স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে, স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে। স্বাধীনতা তো রক্তে কেনা, কারো দানে তা পাইনি। স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায়, পতাকা আজও পাইনি। গণতন্ত্রকে গণধর্ষণ, এই বুঝি শেষে অর্জন। বিবেকের দাম উঠছে নিলামে মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন। স্বাধীনতা কি দুঃখিনী মায়ের শূন্য ভাতের থালা? স্বাধীনতা কি অভিশাপ নিয়ে আগামীর পথে চলা? স্বাধীনতা কি স্বজাতি মেরে দাদাদের খুশি রাখা? স্বাধীনতা কি সন্ত্রাসীদের জামাই আদরে রাখা? স্বাধীনতা কি প্রতিবেশীদের প্রভু মেনে পা চাটা? স্বাধীনতা কি ভোটের আগে মায়াবিনী হয়ে কাঁদা? আমি সীমান্তের ওই কাটা তারে ফেলানির লাশ চাইনি, আমি গোধূলি বেলার রক্ত বর্ণ সারাদিন মান চাইনি, সারাদিন মান চাইনি। স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে, স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে। স্বাধীনতা তো রক্তে কেনা, কারো দানে তা পাইনি। স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায়, পতাকা আজও পাইনি। গণতন্ত্রকে গণধর্ষণ, এই বুঝি শেষে অর্জন। বিবেকের দাম উঠছে নিলামে মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন। স্বাধীনতা কি মিথ্যাচারে শাক দিয়ে মাছ ঢাকা? স্বাধীনতা কি বন্দিশালায় শান্ত মাথায় হত্যা? স্বাধীনতা কি লাশের পাহাড়ে হামাগুড়ি খেয়ে নাচা? স্বাধীনতা কি অজুহাত দিয়ে স্বদেশের মাটি বেচা? স্বাধীনতা কি জনতার পরে মুহুর মুহুর গুলি? স্বাধীনতা কি বজ্জাতদের মুখেতে মধুর বলি? আমি স্বাধীনতা নামে অশ্লীলতার সয়লাভ কভু চাইনি, আমি নিরপরাধের প্রাণদণ্ড কখনো দেখতে চাইনি, কখনো দেখতে চাইনি, কখনো দেখতে চাইনি। স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে, স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে। স্বাধীনতা তো রক্তে কেনা, কারো দানে তা পাইনি। স্বাধীনতা সে স্বপ্ন চূড়ায়, পতাকা আজও পাইনি। গণতন্ত্রকে গণধর্ষণ, এই বুঝি শেষে অর্জন। বিবেকের দাম উঠছে নিলামে মারণাস্ত্রের গর্জন, মারণাস্ত্রের গর্জন। স্বাধীনতাকে দেখেছি বন্দি পরাধীনতার দণ্ডে, স্বাধীনতাকে লুটে পুটে খায় কিছু আগাছা ভণ্ডে, কিছু আগাছা ভণ্ডে, কিছু আগাছা ভণ্ডে, কিছু আগাছা ভণ্ডে, কিছু আগাছা ভণ্ডে।